رحمان کو مقدم کیا اور قیاس یقتضی الطرف کی من الادنى الى الاعلى کہتے ہیں حالانکہ کیا چاہتا ہے ترقی ہو ادنى سے اعلیٰ کی طرف بھی بھاوے دیکھا گیا تنمیت دیکھیا کیفیت دیکھیا رحمان اعلیٰ اور رحیم ہلو ادنى اور قانون ہل ادنى تھیکا اعلیٰ دیکھے ترقی ہے ابتدایا اول پہلا ابتدایا ثانی میزان پڑھار پر ناہبیمیر ناہبیمیر پڑھار پر ہدایت النحو قافیہ پائیدی بائی ترقی ہے تاکہ ادنى تھیکا اعلیٰ دیکھے ترقی ہوائی کیا سے چاہے কিন্তু এখানে দেখা যাইতেছে রহমান হইল আলা, তারপরে হইল আদনা আর রাকিম। তো উস্তাদ জবাব দিতে হ্যাঁ কাজী ভাই দাবি বৈনামা কুদ্দিমা এ তাকাতুমে রহমাতে দুনিয়া তাতে হ্যাঁ এক কারণ হইল এই রহমান দুনিয়াও আছে یا رحمان دنیا دنیا رحمت سنگیت دیکھیا رحمان سمپل پر سنگیت دیکھیا شدو دنیا ساتھے کائیت دیکھیا دنیا ساتھا آخرا پر ساتھا رحمان کے مقدم کہنا پر آبی سے کہتے ہیں رحمت دنیا اللہ پاک دنیا کے اندر رحیم رحیم رحمان ہے لہذا دنیا آخرت سے مقدم اور دنیا رحمت اوپر دلالت کرے اور رحمان یہ ایک کارن بیان کرا ہوئی ہے یہ تکر دنیا رحمت دنیا یہ جو ہے جو انما قسم ساتھ سمپرک اور قیاس یقتضی ترقی من الادنى الى الاعلیٰ اذا براکت رکھا ترجمہ کرتا ہے ارتھات اذا سوال مقدر دیگے اشارہ کر لے سوال مقدر ہے یہ ترقی ادنى تھیکا اعلیٰ دیگے ہوئی تار پر رحمان اعلیٰ اس کو مقدم کیا انما قدما لتقدم رحمت الدنیا ائی بات سمجھ میں আর একটা ইলক বয়ান করতেছে ওয়ালি আন্না ও সরা কাল আলমে মি হাই সু আন্না হু লা ইউ সাবু বিহি গায়রা হু তাহাতে দ্বিতীয় ইলক হইল এই যে রহমান আলমের মতন হয়ে গেছে আলমের মতন হয়ে গেছে কেন রহমানের দ্বারা আল্লাহ ছাড়া অন্যের কাহারু সিফত বয়ান করা হয় না زائدن رحمانن بلا حبین اللہ رحمانن کہتے ہیں شدو اللہ صفت بین طرح ہے رحمان درہ غیر اللہ صفت رحمان درہ بین طرح ہے ایدن شدو رحمان بلا زائدن عبد الرحمان بلتا ہوتی رحمان اللہ غیر اللہ رحمان بیتے پارینا کہنا رحمان رکھتا ہوئی رکھ সমস্ত মুখলুকের প্রতি মেহরবান হওয়া। একটা মানুষ নিজের ফ্যামিলির উপরে রহমান হতে পারে না, নিজের কয়েকজন মানুষ তাতে তাদের ভরণ পোষণ দিতে হিমশিম খাইতেছে, আর আল্লাহ পাক সমস্ত মুখলুক শুধু মানুষ না জিন্নাত ফেরেশতা আর হাজার হাজার বনের পশু নদীর মাছ কীড়া মাকুড়া সব কিছুর প্রতি আল্লাহ পাক মেহরবান। কাজে রহমান একমাত্র আল্লাহই হতে পারে, আর কারো সিফত হতে পারে না। কাজেই আলম যেরকম কাহারো সিফত হয় না, রহমানও কাহারো সিফত হয় না, একমাত্র আল্লাহর সিফত হতে পারে। এই জন্য অলি আন্নাহু সরাকাল আলমী দুসি দুসরি ওজা ইয়ে হয় কে রহমান আলম কি তরা হো যায় কেসে কে ও গাইরুল্লাহ কি সিফত বয়ান নিয়ে কি যাতে جیسا کہ عالمیر دارا کہارو صفت بیان کرا ہے نا رحمان دارا کہارو صفت بیان کرا ہے نا شدو اللہ صفت لیانا مانا ہو المنعم الحقیقی البالد کی رحمت دایاتہ اور ذالک یصدق علی غیره، اس لیے کہ رحمان کا معنی وہ منعم حقیقی ہے جو رحمت کے انتہا میں پوچھنے والا، البالغ پوچھنے والا، پھر رحمت دایاتہ دایاتہ کہتے رحمت کے اندر ان کی دایات کو پوچھنے والے ہیں، رحمت انتہا کو پوچھنے والے ہیں، کہتے رحمان کا معنی کیا ہے؟ وہ منعم حقیقی پرکت پکھے انعام دینے والا اللہ تعالی ایوان تار رحمت میں جتنی انتہا کو پوچھنے والے ہیں، یہ صفت آر تحرمان دے پوا جائے نا، کہنا دیکھا بھی منعم حقیقی اللہ پاکی باپ نا ہے نا، گارجیان نا، ماں نا، کہتے تارا انعام کرے بچہ دے جنو کنتو تارا منعم حقیقی نا، اللہ باپ کے دے تار پورے باپے سنتان دیر کی دیا تھا کہ باپ و سنتان دیر منعم کنتو منعم حقیقی نا، تارا برائی دیکھتے ہوئے جے باپ انعام کرتا سے کت تھی کی اللہ پاک تاکی دیتا سے تار پورے شہر میں کی دیتا سے ماں بچہ کے دور دیتا سے کم نے اللہ پاک تاریسترین مدی دور تو ایک دلے دیتا سے تار پورے ماں تار سنتان کے خواہی دیتا سے تازے منعم حقیقی بستو بھی کہ اللہ رحمان لیانا مانا ہو المنعم الحقیقی تازے ہیں جو پوچھنے والے ہیں رحمت کی انتہا میں اور ذالک لائیس رکو اللہ گئی گی اور یہ صادق نیت ہے اللہ کی گائے پر لیانا من آدھا ہو ایفن دیکھائی تسے جو ان نے رضے منعم ای منعمیر মন এনার বিভিন্ন সুরত দেখাইতেছে কি কারণে সে এনাম করিয়া থাকে তার বদলা সে নেয়, কিন্তু আল্লাহ পাক যে আমাদের কোনো এনাম দেন তাকে মেহরবানি করেন তার কোনো বদলা আল্লাহ পাক নেন না। লিয়ান্না মান আদাহু ইসলি কে যু আল্লাহকে গায়ে নি ফাহুয়া মুস্তাঈজু এওয়াজের থেকে মুস্তাঈজু বি রুকহি ওয়া এনামিহি, اس لئے کہ اللہ تعالیٰ کے غائب جو انعام کرنے والے ہیں وہ اپنے مہربانی اور نعمت کے بدلے میں اعواز لینے والا ہے، تار پرتیدان سے نئے پتے کی تار پرتیدان نیا تھا کہ اللہ پاک تار انعام اور مہربانی کو پرتیدان نہیں نا، تاکہ اللہ ہی لو منے میں حقیقی ہے کہتے ہیں کہ مستعیز مستعیز کہتے ہیں طلب ایواز بین سطر آل استعازو طلب ایواز ایواز معنی بدلہ لینے والا، بدلہ کہنے لیتا سے یورینو بھی جزیل سوابین او جمیل سنائین او مزیح رقت الجنسیت او حب المانع عن القلب، کہتے ہیں مستعیز ایواز اس طور پر لیتے ہیں کہ اللہ کے علاوہ باقی جتنے انعام اور احسان کرنے والے ہیں وہ چاہتے ہیں اپنے مہربانی اور انعام کے ذریعہ بہمنی روک ایوان انعام کے ذریعہ بہت برا ثواب، جزیل کا معنی ہے برا ثواب راشا کرے، یہ دیکھتا ایک پرکار بدلا ہوئی ہو একটা গরিব ছাত্রকে কিছু টাকা দেওয়া হইল, মাকসাদ কি এটার বিনিময়ে সে টাকা আরে সওয়াব পাবে, অথবা জামিল ও সানাইন অথবা অনেকে নিয়ত খারাপ তা মানুষ আমার প্রশংসা করবে দানশীল বলবে এইটাও সে একটা পাইল, এটাও একটা সে কি পাইল, মানুষ তাকে কি বলা হয় দানশীল বলে তাকে, বড় সুখী বলে, এটা তার মনে তৃপ্তি আসে তাহলে সে দান করে একটা কিছু পাইল, জামিল ও সারাইহি তাতে উনকে সানা তাতে আর নেক প্রশংসা আও মাঝি ফোন রাক্তাতাল জিনসিয়াতে অথবা দূর করনে ওয়ালে উইদ বাইনা সরে মাঝি উন জায়র করনে ওয়ালে হে আপনি জিস কি তকলিফ ও আখরে ওরা মানুষ আমিও মানুষ আমার লক্ষ লক্ষ টাকা আর ওর না খাইয়া থাকে ওর কত কষ্টে আছে ওর কষ্টটা দূর করা তার মাকসাদ হইয়া থাকে, مارو ہوتا یا تو او اللہ کے علاوہ جو مہربانی اور انعام کرنے والے ہیں وہ دور کرنے والا ہے اپنے جنس کی تکلیف کو اپنے جنس کی تکلیف کو او خوب دل مال آنے قلب اتبا مالر بہت محبت انے کے دیا یہ محبت کے دور کرے آؤ خوب دل مال آنے قلب یا تو ماضی ہونے ساتھ سمپرک ماضی ہوں رقت ماضی ہو رقت کے جنسیات اور ماضی ہو خوب دل مال آنے قلب دلر مجھے ٹاکار بہت محبت یہ بہت خراب جنس کاجے یہ کے دور کرا جائے তারপরে এগুলি তো তার সে আওয়াজ নেয়ই। দ্বিতীয় কথা হইল সুম্মা আন্নাহু কাল ওয়াস তাতে কি জালিকা হে গায়রুল্লাহ আল্লাহ তাআলা বাকি সব হয় না এনাম করনে মে ওয়াসতা হায় আসল নিহি হায় আসল নিহি ও বলকে ও এক ওয়াসতা হায় কেমনে দেখাইতাছে তাতে সুম্মা আন্নাহু یعنی اللہ کے علاوہ باقی سب جو انعام کرتے ہیں وہ واسطہ ہے ایک وسیلہ ہے اصل نہیں عطا کرنے میں کہ لیانا ذاتا نعمے اور لیانا ذاتا نعمے وہ وجود رہا اس لیے کہ ذات نعمت اور اس کا وجود نعمت کا وجود اور نفس نعمت ذات نعمت یعنی نفس نعمت اور وجود نعمت ایک اور قدرت علی ایصالها اور یہ نعمت دوسرے کے پاس پہنچانے پر کا قدرت ہونا قادر ہونا انہیں کے جواب قدرت را ودایت البایست الیہ اور نعمت کو آتا کرنے پر ابھرنے والا ابھرنے والا اور نعمت دوسرے کو دینے پر ابھرنے والا دائی یہ تمہارے من مدے ان کے دیوار ایک طرح سے دائی پیدا ہوئی سے اور تمکن من الانتفاع بها اور قوت اللہ بها یہ سر الانتفاع الى غیر ذلك من خلقه اپن پرتک کا لوگ من خلق لگائی تو ہے اور ذات نعمت یعنی نفس نعمت اور وجود ہا من خلق اور قدر تو علی عیسیٰ لہا کاتے من خلق اور دائیات الباعثت علیہ من خلق اور تمکن من انتفاع بها من خلق اور پورا اللہ کی بها یحصل الانتفاع من خلق پہلا قائد ذالک من خلق پرکتا پکھے بلی کے اتلاف پرسن اللہ پاکی اعلام دے تمہیں دیلا تاکا دے تمہیں دیلا ایک دن کے تاکا تاکی بسے تمہاں کے اللہ پاک دیلا তুমি যে একটা ফল একজনকে দান করলা এই ফল তার উঁচু এই দাঁতে ফল প্রতিটা আছে আল্লাহ পাকের সৃষ্টি করে তুমি মাত্র ওয়াস্তা তোমার তো মাত্র কি একটা ওয়াস্তা তুমি যে সন্তানদেরকে খাওয়াইতেছ তুমি হলেন ওয়াস্তা আসলে তো এই নিয়ামত দেওয়ালা কোন আল্লাহ পাক অকুদ্র তো আলাই ঈশা রেহা তার দেহে কত মানুষ ক্ষমতা রাখে না তুমি চাইছ তোমার বাতিটাকে দিতে কিন্তু ভাতিজা আমেরিকাতে থাকে গরিবে আছে কিন্তু তার জন্য পৌঁছানোর মতন তোমার ক্ষমতা নাই আবার অনেক আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দিয়েছেন একজন দেখাচ্ছে তার কাছে দিয়ে দিলা তাহলে ক্ষমতা পৌঁছানোর ক্ষমতা কে দিয়ে থাকে আল্লাহ পাক ব্যবস্থা করে দেন আর মনের মধ্যে আতা করার দেওয়ার মনোভাব কে পয়দা করে দেন আল্লাহ পাক আর তামাক্কুন মিন ইনতিফায় বিহা এখন একটা নিয়ামত ভুলে যে তার থেকে ফায়দা হাসিল করতে পারবা এটা নয় কারণ আল্লাহ পাক যদি ক্ষমতা দেন তাহলে তুমি সেই নিয়ামতের দ্বারা ইন্তেফা করতে পারবা ফ্রিজের মধ্যে কত দামি দামি প্রোটিন এক ভিটামিন সমৃদ্ধ এবং ভালো ভালো খানা রয়েছে কিন্তু ডাক্তারে তোমাদের নিষেধ করে দিতে আপনি ফ্রিজে কিছু খাইতে পারবেন না আপনার মধ্যে এলার্জির ভাব আছে, ঠান্ডার ভাব আছে, তাহলে এই বৃষ্টি থাকলো না, তাহলে আল্লাহ বা ক্ষুদ্র দিল না, নেয়ামত থাকলে করো না। কিন্তু তোমার বলতে যা ইচ্ছা তা খান, যত পারেন খান। হ্যাঁ, তামাক কোন তার তামাক কোন মিয়াল এমতে ফাই বিহা নীল খল কি কল কুয়া আল্লাহ কি বিহা ইয়াসুল এমতে পা, আর খাইলেই যে তোমার সব কিছু হয়ে যাবে এমন না, বরঞ্চ এমতেফা নিয়ামতের দ্বারা এমতেফা হাসিল করার শক্তিও কি দিয়া থাকে, আল্লাহ পাক দিয়া থাকে। দুজনে বিরিয়ানি খাইছ, অন্যেরা খায় নাই, অবশ্য হাত দেখাইতে তো এক বিরিয়ানির গ্রাম আসতেছে, কিন্তু একজনে তোর চেহারাতে একটা সায়না দিয়া এ আসলে চেহারা ফুলিয়া গেছে, ঘোষ বিরিয়ানি খাইছে, আরেকজনে কি করতেছে লোটা দিয়া ধরাইতেছে। তাহলে তোমার এমতেফা হবে। বলে যে আমি কয়েকটা জিকির করলাম, এছাড়া আরো কত আছে, ইলা গাইরি জালিকা, ইলা গাইরি জালিকা মিন খালকি লা ইয়াকদিরু আলাইহা আহাদুন গাইরুহু, এই সমস্ত জিনিসের উপরে আল্লাহ ছাড়া আর কেউ শক্তি রাখেন না। দুই নম্বর ইল্লত গেল, তিন নম্বর ইল্লত বলতেছে অলি আন্না রাহমানা রাহমানা লাম্মা দাল্লা আলা জাজাই নিয়ামে ও উসুলিহা, তাতে রহমানের দ্বারা তো বড় বড় নিয়ামত এবং উসুলি বুনিয়াদি নিয়ামতের উপরে দাঁড়ালত করছে। রহমানের মধ্যে মাত্রা বেশি, কাজে তার মানও বেশি, এই হিসাবে বড় বড় নেয়ামতই বুঝাবে। কোনো কোনো সময় ছোট নেয়ামতও বুঝায় দুনিয়ার দিকে নাসপথ করলে, কিন্তু সেগুলি তার আসল মানা না, আসল মানা হলো বড় বড় নেয়ামত। এখন যদি আল্লাহ পাক আর এখন যদি বিসমিল্লাহির রহমান বলা ক্রিয়া দিতেন, রাহিমকে যদি না আনা হইতো, তাহলে এসকাল হইতো যে ছোট ছোট নেয়ামতের মালিক মনে হয় কিনা, আল্লাহ পাক না। তাদের বড় নেয়ামত বয়ান করার পরে ছোট নেয়ামত গুলিরও সামিল করার জন্য রাহিমকে পরে আনা হয়েছে, এই কারণে রাহিমকে পরে আনা হয়েছে। অরে আন্না রহমানা লাম্মা দাল্লা আলা জাজায় কি জালাইলে নেয়াম জালিলুনের থেকে জালাইল জালিলুনের বহু বছর জালাইল বড়ে বড়ে নেয়ামত উপর আর বুনিয়াদি নেয়ামত উপর জাক্কারা রাহিমা ইয়াতা না বলা মা খারালা মিনহা, তাকে সামেল করে জিকির কিয়া বয়ান কিয়া রাহিম কো, তাকে সামেল করে ও সব নিয়ামতে যে বড়ে বড়ে নিয়ামত উসে নেকাল গিয়া, তা বুনিয়াদি নিয়ামত উসে যে নেকাল গিয়া বড়ে বড়ে নিয়ামত উসে যে নেকাল গিয়া উসকো সামেল করনে কি লিয়ে রাহিম কো জিকির ফরমায়া, ইয়াতা না বলা তাকে সামেল হো যায়ে মা সিমুরাল নোয়াখালী নারকেল সবটার মধ্যে সিয়াব সাবাক দেখা মা তার মানা উঠাইতে হবে, ইয়াতা না বলা মা খারাদা মিনহা জু বড়ে বড়ি আর বুনিয়াদি নিয়ামত সে নাকাল গে হায়া কুনু তাতাতিক মাতে ও রাদি ফালাহু, তাকে ও যায় যে তাতিমা আর রাদি ফালাকুম উনকে কিসে আনে ওয়ালু মেসে হায়া কুনু রহমান তাতিমা হিসাবে, তাতিমা তো শেষেই হয়, তাতিমা তো কি হয় শেষেই হয়। পাঁচ নম্বরের ইল্লাত বয়ান করতেছে আওলি মহাফাজাতে আলা রুসি আই, ইয়া তো হেফাজত করনে রুসুল আই কো, রুসুল আই কি হেফাজত করনে কি ওয়াজা সে, রুসুল আই ইয়ে এক ইসতিলাহি লফজ হ্যায়, তাতে রুসুল আই তাতে আয়াত কে রুস রুসুল আই আই ইয়ে আয়াত কি জমা হয় তাতে আয়াতুন ইসকি জমা আয়াতুন, এটা তো মশহুর, কিন্তু আইও তার এক জমা হয় রুসুল আই কিসকো কাতে হ্যাঁ কে আখিরি লফজ কা খাস কাইফিয়ত পর হুনা, লফজ কে আখিরি হরফ কা খাস কাইফিয়ত পর হুনে কো রুসুল আই কাতে হ্যাঁ। এখন পুরা পুরা বুঝলা না, এখন বুঝলা রাহিমুন رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین এই দেখো প্রত্যেকটা আয়াতের সর্বশেষ হরফটা একটা বিশেষ কাইফিয়তের উপরে আছে, সেটা হলো কি আখিরি হরফের মাকামের ইয়ায় সাকিন অবস্থায় আছে। আখিরি হরফের মাকামের ইয়ায় ইয়ায় সাকিন হয় কেদে বিসমিল্লাহ রহমান রহিম, শেষ হরফের কি মি তার মাকামের ইয়ায় সাকিন আখিরি লফজকে সর্বশেষ হরফটা কোন খাস কাইফিয়তের উপরে হওয়া হলো রুসুল আই, আর এখানে কি তাদের শেষ হরফের পূর্বে ইয়ায় সাকিন হওয়া, ইয়ায় সাকিন হওয়া। এখন কথা হলো এইখানে এই জবটা কাদের ব্যাপারে ঠিক হবে, হানাফিয়াদের ব্যাপারে ঠিক হবে না। হানাফিয়ারা বিসমিল্লাহির রহমানির রহিমকে সূরা ফাতিহার জুজই মানেন না, তারা জুজ শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের থেকে আগে, কিন্তু এখানে কথা হইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম নিয়া, তাই না? তাই সাফে বিসমিল্লাহির রহমানির রহিমকে সূরা ফাতিহার জুজ মানে, এই জন্যে তারা এই জবাব দিতেছেন। কাজী ভাই যাবি সাকির মাঝহাব কা হায় উনহুনে কাহা রুসুল আই রহমা, এখন যদি বলতো বিসমিল্লাহির রহিমির রহমা তাতে রুসুল আই হইতো না, রুসুল আই হইতো না, এর ওখানে হল কি রাব্বি আলামিন, আর এখানে হল কি রহমান, আর বিসমিল্লাহির রহিমির রহমান, আর এই রুসুল আই হইতো না। আর একটা আমরা বলতে রুসুল আই না হইতো, কারণ সমস্ত সুরার আয়াতগুলিতে একরকম হতে হবে। আওয়ালিল মুহাফাযা আলা রুসুল আই ওয়াল আযহার আন্নাহু গায়রু মুনসারিফি আওর জাহির ইহি হায় রহমান গায়রু মুনসারিফ হায় আওর ইহি হায় আওর জাহির ইহি হায় কে আর রহমান গায়রু মুনসারিফ নি, তাই এখন বলতে গায়রু মুনসারিফ কইলে রহমানির রহিমে কেমন হইল, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তিন প্রকার বুঝতে পারি হুয়ার রহমানির রহিম পিছিয়ে গেল, আনির রহমানির রহিম জবর এসে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম কাসা বিসমিল্লাহ আল্লাহর কাছে, তাহলে এটা মুনসারাকের না হুকুম হইতাছে, গায়রে মুনসারাক কেন হইল, গায়রে মুনসারাক পর না পর না কে, এটা মুনসারে হই রহমান তো আসলে গায়রে মুনসারাক, কিন্তু গায়রে মুনসারে এখন মুনসারাক কেন হইল, আলিফ লাম দাখিল হওয়ার কারণে, আলিফ লাম দাখিল হওয়ার কারণে গায়রে মুনসারাক জীবনভর এক হালতে থাকে না, বিভিন্ন কারণে সেটা কি যাবার মুনসারফের হুকুম এটা বা আসলের হিসাবে বলতেছেন ওয়াল আধার আন্নাহ গায়রু মুনসারিফ ওয়াইন হাজারা ইক্তিসাসুল বিল্লাহ আইয়া কুনা লাহু মুআন্নাসুন আলা ফালা আও ফালাতুন এল হাকান লাহু বিমা হুয়াল গালিবু ফি বাবিহি, কাতে হ্যাঁ আগে তোমার তাকরির শুনতে হবে, তারপরে এবাদতের অর্থ তোমার যদি আসান হয়ে যাবে। আলিফ লাম যায়েদ এটা আছে আর রহমানের রহিমের মধ্যে, আর রহমানের মধ্যে আলিফ না আলিফ লাম যায়েদ এটা আলিফ আলিফ লাম তো না রহমান আলিফ এবং এটা যায় দেতা, কেননা এটা মাত্রার না যায়, এখন আলিফ নুন যায় কোন সময় ইসিমের মধ্যে হয়, কোন সময় সিফাতের মধ্যে হয়। এই কানুন পিছনা বলা হয়েছে, এখানে নতুন করে শুনতে আছে। আলিফ নুন যায় হয় কোন সময় ইসিমের মধ্যে, কোন সময় সিফাতের মধ্যে। হ্যাঁ, তো নৌকা পিয়া সরের দামের মধ্যে বিস্তারিতই পড়ছ। ইসিমের মধ্যে যদি আলিফ নুন যায় তা হয়, তা হইলে সেটা গায়ের মন সারা খাওয়ার জন্য আলমিয়ার শর্ত, আলমিয়ার শর্ত। আলিফ নুন যায় তা গায়ের মন সারের স্বভাব হইয়া গায়ের মন সারা হওয়ার জন্য শর্ত হইল কি, তার মানে আলমিয়ার দিকা। আর যদি সিফাতের মধ্যে আলিফ নুন যায় তা হয়, তখন সেটা গায়ের মন সারা খাওয়ার জন্য শর্ত হইল আহারু নজদিক তার মুয়ান্নাস আসতে হবে। আর কারণ যদি পালা নাতুনের উজুনে তার মুয়ান্নাস না আসা শর্ত। সিফাতের মধ্যে যদি আলিফ নুন যায় তা হয়, তাহলে কারো নজদি তার মুয়ান্নাসটা পালার উজুনে আসতে হবে। আর কারো নজদি তার মুয়ান্নাসটা পালা নাতুনের উজুনে আসতে পারবে না। তখন যাই আলিফ নুন যায় তার সিফাতের মধ্যে হওয়া গায়ের মন সালাত হবে। এই জন্য সাতরান সাতরান বিল এত্তেফাক গায়ের মন সালাত, সাতরান বিল এত্তেফাক গায়ের মন সালাত। কেমনে যারা বলছিল পালার উজুনে তার মুয়ান্নাস আসতে হবে, তাদের শর্ত পাওয়া গেছে সাতরা তার মুয়ান্নাস আছে, তার মুয়ান্নাস কাছে সাতরা আছে, তাহলে তাদের শর্ত পাওয়া গেছে, এই জন্য তারা গায়ের মন সালাত পড়বে। আর যারা বলছিল পারে না তুনের উজনে তার মুয়ান্নাস আসতে পারবে না, তখন এটা কি হবে গায়ের মন সালাত হবে, তাইলে তাদের শর্ত পাওয়া গেছে সাকরানের মুয়ান্নাস সাকরা আসে সাকরা নাতুন আসে না, তাহলে দুজনের শর্ত পাওয়া গেছে। তাদের দুনো খরিকের নজদিক সাকরান কি হবে গায়ের মন সালাত হবে। সাকরান ইয়ে সিফত হয় ঈশ্বর আলিফ নুন যায়দাতা আই হয় আর হাজির তার শর্ত পায়া গিয়া, এসলে কে সাকরা কি মুয়ান্না সাকরা আতা হয় সাকরা নাতু নিহি আতা হয়। নাদমান নাদমান সিফত কা সিগা হয় আলিফ নুন যায়দাতা হে ইয়ে বিল ইত্তেফাক মুন সালাহ ভাই, বিল ইত্তেফাক মুন সালাহ ভাই, কিছু কি শর্ত নিহি পায়া গিয়া। নাদমান কি মুয়ান্নাস নাদমান হি আতা, তাদের যারা বলছিল পালার উজনে আসতে হবে তাদের শর্ত পাওয়া গেল না, যারা এই কারণে তাদের মধ্যে এটা কি হবে মন সারে হবে। আর যারা বলছিল পালা নাতুনের উজনে আসতে পারবে না, তখন গায়ের মন সারে হবে, অথচ তার মুয়ান্নাস পালা নাতুনের উজনে নাদমা নাতুন নাদমা নাতুন তাদের শর্ত পাওয়া যায় না, কাজে বিল ইত্তেফাক নাদমান হয় না মন সারে, কিন্তু সাকরান বিল ইত্তেফাক গায়ের মন সারে। বাকি রইল রহমান, বাকি রইল রহমান। কাজে যারা বলে যে সিফতের মুয়ান্নাসটা সিফতের মধ্যে আলিফ নুন যায় তা আসলে তার মুয়ান্নাসটা ফালার উজনে আসতে হবে, তাদের শর্ত পাওয়া যায় নাই, কেন রহমানের মুয়ান্নাস রহমা আছে না। আরে রহমা কেমনে আসবো, এটা তো বিলকুল মুয়ান্নাসে আসে নাই, আল্লাহর আলামের মতন হয়ে যাওয়াটা নাই, আল্লাহর খাস সিফত হয়ে যাওয়ার কারণে তার তো মুয়ান্নাসে আসে না। সে যায় কে ফালা কি উজন পর উসকি মুয়ান্নাস আয়, লেহাজা তাদের নজদিক এইটা মন সারেবই থাকবে, কেন তাদের শর্ত পাওয়া যায় নাই, রহমান মন সারে থাকবে। কেননা সিফতের উপরে আলিফ নুন যায়দাতা আসছে, কিন্তু তার মুয়ান্নাস ফালার উজনে আসে নাই। আর আসবে কেমনে, এই তো কোনো মুয়ান্নাসই হয় না, সে যায়কে ফালা কি উজন পর উসকি মুয়ান্নাস আয়। হ্যাঁ, যারা বলছে ফালা নাতুনের উজুনে তার মুয়ান্নাস না আসা উচিত, তাদের নোক্তায় নজরে এইটা গায়ের মুসারে হবে, কেন তাদের শর্ত পাওয়া গেছে, না তাদের কি পাওয়া গেছে শর্ত পাওয়া গেছে, ফালা নাতুনের উজুনে না আসা তাদের শর্ত ছিল, আর রহমানের মুয়ান্নাস রহমানাতুন আসে না, কাজে তাদের মধ্যে কি হবে ডাইরেক্ট মুনসারেপেই থাকবে, তাদের শর্ত পাওয়া গেছে। এখন বলতেছে যে যারা নাকি বলছে যে তার মুয়ার নাচ পাড়ার উজুনে আসলে, তাহলে যারা বলছিল পাড়া নতুন উজুনে তার মুয়ার নাচ না আসা চাই, তাদের মধ্যে গায়ে মুনসারেব হওয়ার মধ্যে কোনো কারণ নাই। কিন্তু যারা বলছে পালার উজুনে তার মুয়ার নাচটা আসতে হবে, তাদের নজদিক তো এটা মুনসারেব না, গায়ে মুনসারেব না হয়ে মুনসারেব হওয়া উচিত। কিন্তু তারপর তারও এটা কি করে মুনসারেব করে, কেন তরদান লিলবাব, তরদান লিলবাব অন্য অন্য সিফাত যার উপরে আলিফ লাম আলিফ নুন জায়গা তা আছে, সেগুলার মুয়ার নাচ কিন্তু পালার উজুনে আসে। কাজে যখন সবগুলি আছে এইটা হলো সেইটার দলের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, এটা তো তার মধ্যে দলের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। লীল আকসার লীল আকসার হুকমুন কুল, লীল আকসার হুকমুন কুল মেজরিটি মাস্পি গ্রান্টে অধিকাংশের কথাই ধর্তব্য। কাজে সেই হিসেবে বলা হয়েছে যে যত সিফত আছে তা আলিফুন জায়গা তা হইলে তার মুয়ান্নাসে তো পালার উজুনে আসে, এইটাও সিফত এর উপর আলিফ লাম আছে, কাজে এইটাও সেটার হুকুমে ধরা হবে। এই কথাগুলি আরবিতে বলা হয়েছে তোমাদের, কিন্তু আমি বাংলাতে উর্দু মিলিয়ে বললাম। তা তিনি ওয়াল আজহার আন্নাহু গায়রু মুনসারিফ ওয়াইন হাজারা আকারছে মানা একটা সাচু দিল্লাহে আইয়া পুনালাহু মুয়ান্নাসুন আলা পাড়া আর পাড়া নাতুন, এটাও এবার তোমার বুঝতে হবে। ওয়াইন হাজারা একটা সাচু দু আইয়া পুনালাহু মুয়ান্নাসুন কাতে হ্যাঁ গায়রে মুনসারাব পাওয়াহি যাহে, যদিও তার মুয়ান্নাস হওয়া হয় না মুমনুন এবং বসব খাস হো জানে আল্লাহকে সার। ওয়াই হাজারা আমার চেয়ে মুমনু হয় আইয়া কুনালাহু মুয়ান্নাসুন, যদিও তার জন্য মানা হল কি মুয়ান্নাস আসা, কেন একটা সাতু বিল লাহে আল্লাহর সাথে খাস হওয়ার কারণে মুয়ান্নাস পালা ও পালা এল হাকান বিহি বিমা হুয়াল গালিবু কিবাবিহি আজহার আন্নাহু গায়রু মুনসারিফ কেন এল হাকান লাহে করতে হয়ে রহমান ও বিমা হুয়াল গালিবু কি কিবাবিহি কাতে হ্যাঁ সাত উচ্চিস কে জো আকসার হয় ইস বাব মে ইয়ানে তরদান দিল বাব আকসারুল ইস্তেমাল কি ওয়াজা সে উসকো বি ইসকে সাথ লাহে করতে হুয়ে এলহাকান লাহু বিমা হুয়াল গালিবু ফি বাবিহি কাতে হ্যাঁ আকসার আকসার হুনে কি ওয়াজা সে ইস বালে মে ইসলিয়ে উসকো উসকে সাথ লাহে কর দিয়া فَإِنَّمَا خَسَّ التَّسْمِيَةَ بِهَذِهِ الْأَسْمَاء فَكَيْفَ السلام عليكم.